ওগো মোর খোজা বাবা হিন্দুস্তানের শোভা, ওগো মোর খোজা বাবা হিন্দুস্তানের শোভা, আশিকের অন্তরে সে জিন্দা আছে, জিন্দা আছে ও আল্লাহ। খোজা বাবা মোর মাঝে মল্লা ও আল্লাহ, খোজা বাবা মোর মাঝে মল্লা। প্রীতিরাজের উঠবাদিত গাছতলায়, প্রীতিরাজের উঠবাদিত গাছতলায়, খোজা বাবা একটু বসার জায়গা চাই। তখন রাজার চাকর বলছে না না হবে না, এইখানেতে জায়গা দেওয়া যাবে না। খোজা জি ফিরে এলো উটেরা বসে গেল, খোজা জি ফিরে এলো উটেরা বসে গেল, উটেরা উঠতে আর পারে না ও আল্লাহ। খোজা বাবা মোর মাঝে মল্লা ও আল্লাহ, খোজা বাবা মোর মাঝে মল্লা। খবর গেল প্রীতিরাজের দরবারে, খবর গেল প্রীতিরাজের দরবারে, ওঠে না উঠ হাজার চেষ্টা করে। কারণ এক ফকির এসে জায়গা একটু চাহিল, বিনা হুকুমে কেমন করে দিই বলো। রাজা হুকুম দিল পায়ে ধরে মাপ চাহিল, রাজা হুকুম দিল পায়ে ধরে মাপ চাহিল, উঠাবার উঠে গেল দেখো না ও আল্লাহ। খোজা বাবা মোর মাঝে মল্লা ও আল্লাহ, খোজা বাবা মোর মাঝে মল্লা। খোজাকে মোর বলতো ওরা জাদুগের, খোজাকে মোর বলতো ওরা জাদুগের, জয়পাল চালালো এবার জাদুর তীর, কিন্তু হার মেনে উড়ে গেল আসমানে। খোজার খড়ম পৌঁছে গেল সেখানে, মার খড়ম খটখট করে জয়পাল ছটফট, মার খড়ম খটখট করে জয়পাল ছটফট, জয়পালও হলো খোজার দেওয়ানা ও আল্লাহ। খোজা বাবা মোর মাঝে মল্লা ও আল্লাহ, খোজা বাবা মোর মাঝে মল্লা। এক নারী তাহার স্বামীকে সঙ্গে নিয়ে, এক নারী তাহার স্বামীকে সঙ্গে নিয়ে, পৌঁছে গেল খোজা বাবার দরবারে। চাদর চড়াবে খোজা বাবার রোজাতে, আশা আছে দুজনেরই মনেতে। রাস্তায় দুজন হাঁটে স্বামীকে সাপে কাটে, রাস্তায় দুজন হাঁটে স্বামীকে সাপে কাটে, একই মুসিবত হলো বলো না ও আল্লাহ। খোজা বাবা মোর মাঝে মল্লা ও আল্লাহ, খোজা বাবা মোর মাঝে মল্লা। স্বামীকে ধরে কাঁদতে থাকে সেই নারী, স্বামীকে ধরে কাঁদতে থাকে সেই নারী, কান্না শুনে এলো সবাই সারি সারি। এক দরবেশ যাচ্ছিল সেই পথ ধরে, হঠাৎ পড়িল তাহার নজরে, বলে কেদো না ও গো বেটি যে আজমিরের মাঠে কেঁদো না গো বেটে, এ যে আজমিরের মাঠে এখানে কারো খোতে হবে না। ও আল্লাহ হজা বাবা মোর মাঝে মাল্লা, ও আল্লাহ হজা বাবা মোর মাঝে মাল্লা। দরবেশ বলে লাশ নিয়ে যাও রোজাতে, দরবেশ বলে লাশ নিয়ে যাও রোজাতে, হজার ওসিলায় ফিরে পাবে স্বামীকে। নারী তখন কাঁদে হজার দরবারে, স্বামীকে মোর ফিরিয়ে দাও দয়া করে। হজা জি হুকুম দিল সাপে বিষ তুলে নিল, হজা জি হুকুম দিল সাপে বিষ তুলে নিল, মুর্দা জিন্দা হলো দেখো না। ও আল্লাহ হজা বাবা মোর মাঝে মাল্লা, ও আল্লাহ হজা বাবা মোর মাঝে মাল্লা। খোজার আশিক কোনো কাজে ডরে না, খোজার আশিক কোনো কাজে ডরে না, মরার আগে এরা কভু মরে না, সত্য থেকে এরা পিছু হাটে না, বালা বিপদ এলে অভয় করে না। ছাড়ব না খোজার দামান যায় যদি জাপিয়ে যান, ছাড়ব না খোজার দামান যায় যদি জাপিয়ে যান, মইদুল ইসলাম করেছে এই কামনা। ও আল্লাহ হজা বাবা মোর মাঝে মাল্লা, ও আল্লাহ হজা বাবা মোর মাঝে মাল্লা। ও গো মোর খজা বাবা হিন্দুস্তানের শোভা, ও গো মোর খজা বাবা হিন্দুস্তানের শোভা, আশিকের অন্তরে সে জিন্দা আছে জিন্দা আছে। ও আল্লাহ খজা বাবা মোর মাঝে মাল্লা, ও আল্লাহ খজা বাবা মোর মাঝে মাল্লা, ও আল্লাহ খজা বাবা মোর মাঝে মাল্লা। www.anibas.in